আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আল্লাহ শুনাই প্রশ্ন হলো বা বিষয় হলো কুফরি কাকে বলে, কুফরি কাকে বলে, কুফরি কি জিনিস। আমরা অনেক সময় শুনি কুফরি কাফের, কাফেরের কাজ হলো কুফরি। অনেক সময়ে কুফরি করেছে তার মানেও হতে পারে যে কাফেরের কাজ করেছে কিন্তু সে কাফের হয়ে যায়নি। অনেক সময় কুফরি করলে সে কাফের হয়ে যায়, এই দুই অর্থে কুফরি ব্যবহার করা হয়। কুফরি মানে কি, এর আভিধানিক অর্থ হল ঢাকা। কুফর মানে ঢাকা। এই জন্যে যে কাফের সাধারণত সত্য ঢেকে দেয়, সত্যকে ঢেকে দেয়, সত্যকে চাপা দেয়, এই জন্য কুফরিকে কুফরি বলা হয় যেহেতু ঢেকে দেয়। আর এই জন্যেই চাষিকেও কাফের বলা হয়। কাফের মানে অমুসলিম, কাফের, অস্বীকারী। কিন্তু চাষিকেও কাফের বলা হয়, কেন? চাষি যেহেতু শস্যের বীজ মাটিতে দিয়ে ঢেকে দেয়, তারপরে অঙ্কুরিত হয়। যাই হোক, কুফরি মানে হচ্ছে ঢাকা বা গোপন করা। শরী পরিভাষায় কুফরি কাকে বলে? ইসলামের বিপরীত হচ্ছে কুফরি। যে ইসলাম মানে না সেই কুফরি করে, যে ইসলাম মানে না সে হচ্ছে কাফের। কুফরি দুই প্রকার, ছোট কুফরি আর বড় কুফরি। কুফরে আকবর যাকে বলে, সবচেয়ে বড় কুফরি যেটা করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আর কুফরে আসগর যেটা কাফেরের কাজ কিন্তু আসল কুফরি না, সেটা করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয় না। হুজুর উদাহরণ, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলিমকে গালাগালি করা ফাসেকি, আর তার সঙ্গে লড়াই বা খুনাখুনি করা হচ্ছে কুফরি। আপনি বলুন, যদি কেউ মানুষ খুন করে সে কাফের হয়ে যাবে? কি মনে করেন, মানুষ খুন করলে কোন গুনাহ হয়? কাবিরা গুনাহ হয়, কিন্তু কাফের হয় কি না? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন কিতালুহু কুফর, তার বিরুদ্ধে কিতাল করা, তার বিরুদ্ধে মারামারি খুনাখুনি, মারামারি না কাটাকাটি, খুনাখুনি করা হচ্ছে কুফরি। তো এই কুফরিকে ওলামারা বলছেন কুফরুন দুনা কুফর, তার মানে ওই কুফর থেকে নিচু কুফরি, আর সেটা হচ্ছে ছোট কুফরি। তাহলে বড় কুফরি, বড় কুফরি আপনি কিছু একটা অস্বীকার করলেন, না না না এটা কোরআনের আয়াত না, এটা সুরা, এই সুরা কোরআনের নয়, হয়ে গেল। নবী না না, মুহাম্মদ তো শুধু আরবের নবী, হয়ে গেল। বাকি সব আপনি বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন। আপনি যদি অবিশ্বাস করেন যে আল্লাহ বলছেন আমি নিজের হাত দিয়ে আদম সৃষ্টি করেছি, আপনি অস্বীকার করলেন না, হাত ফাত কিছু না, অস্বীকার করলেন। এই অস্বীকার করলে কি হয় যে মানুষ কাফের, এগুলো হচ্ছে বড় কুফরি, এগুলো বড় কুফরি। আর ছোট কুফরি হল যেগুলো করলে সাধারণত কাফেরের কাজ করা হয়। এই জন্য মতভেদ আছে যে নামাজ ত্যাগকারী কাফের, কোন কাফের, ছোট কাফের না বড় কাফের। ওলামারা বলছেন নামাজ ত্যাগে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে সে কুফরি করবে না কাফের হয়ে যাবে। এই হল ওলামাদের ইজতিহাদ। কোন কোন আলেম বলছেন যে সে কাফের হয়ে যাবে তা নয়, কুফরি করবে মানে কাফেরের কাজ করবে। যেমন মুনাফিক আছে, আমরা পরে আলোচনা করব, মুনাফিকি যে মিথ্যা কথা বলা কায় মুনাফিকি, তাই না? কিন্তু কেউ মিথ্যা কথা বলে কাফের হয়ে যাবে? কিন্তু মুনাফিক তো কাফের। তো এটা হচ্ছে কি, আমালি মানে কর্মগত মুনাফিকি। তেমনি এটা হচ্ছে কর্মগত কুফরি, যে কাজ করলে মানুষ কাফের হয় না কিন্তু সেই কাজটা কার কাজ, কাফেরের কাজ। নামাজ ত্যাগকারী আসলে কাফের নয়। আর কোন কোন বলছে না সে কাফের হয়ে যাবে। সৌদি আরবের সাধারণত ফতোয়া হলো যে সেই মানুষ যে নামাজ ত্যাগী বেনামাজি সে কাফের, তার জবেহ করা গোস্ত হালাল নয়, তাকে মুসলিম মেয়ের বিবাহ দেওয়া জায়েজ না, ইত্যাদি ইত্যাদি কাফেরের যে হুকুম আছে। তার মানে আম যেমন অমুসলিম তেমনি সে বেনামাজিও হচ্ছে অমুসলিম, তাকে মুসলিম বলে মানে সমাজে রাখার কোনো মূল্য নেই, যেহেতু যে যার নামাজ নেই তার দিন নেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা কথা। আর কুফরি এর কিছু ওলামা বলছেন যে না, তার কাজ হচ্ছে কাফের, সে কাফের না। এই হল মতভেদ শুধু এই কুফরি দুই প্রকার হওয়ার জন্য। ব্যাস, তারপরে বলছি যে এ ব্যাপারে দেখুন কয়েকটা মাসালা আপনাকে অধ্যয়ন করতে হবে, যে আল্লাহ তার রাসুলের প্রতি ইমান না আনা, চাহে তার সাথে মিথ্যায়ন থাক বা না থাক। কুফরে আকবর কাকে বলে? কুফরে আকবর হল মানে সব থেকে বড় কুফর, সেটা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনবেন না, চাহে তার সাথে মিথ্যায়ন থাক বা না থাক। আপনি মিথ্যা মনে করেন না কিন্তু ইমান আনলেন না, আপনি জানলেন যে হ্যাঁ মোহাম্মদ আল্লাহর রসুল কিন্তু আপনি ইমান আনলেন না। যেমন সে যুগের ইহুদিরা ছিল, জানত যে আল্লাহ, যেমন তাদের ছেলেদেরকে জানত তেমনি মোহাম্মদ যে আল্লাহর রসুল সে কথাও জানত কিন্তু ইমান আনেনি, হিংসায় অহংকারে ইত্যাদিতে ইমান আনেনি। এ হল কুফরি, বড় কুফর। এর বিধান কি? এই কুফর দিন ও মিল্লাত থেকে খারিজ করে দেয়। এই কুফরি করলে পরে আপনি যদি ইমান না আনেন আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি, যে ইমানের কটা রুকুন? ছয়টা। এই ছয়টা রুকুনের মধ্যে কোন রুকুনের প্রতি ইমান না আনলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে, যদিও আপনার মিথ্যায়ন না থাকে, আপনি মিথ্যা মনে করেন না কিন্তু ইমান আনলেন না, তাহলে পরে কাফের হয়ে যাবেন। এই কুফরি, কুফরি বড় কুফরি যেটা, সেটা হচ্ছে পাঁচ প্রকার, পাঁচ প্রকার মিথ্যা জ্ঞান করার কুফরি। মিথ্যা জ্ঞান মানে আপনি আসলেই মনে করলেন যে মিথ্যা, আল্লাহ বলে কেউ আছে মিথ্যা, রসুল মিথ্যা, কোরআন নাজিল হয়েছে মিথ্যা, মিথ্যা জ্ঞান করার কুফরি। এমন মানুষ আছে যে মিথ্যা মনে করে আর তার ফলে সে কাফের হয়ে যায়, তাহলে এর দলিল কি? আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী আর কে? মানে সেই হচ্ছে সব থেকে বড় সীমালঙ্ঘনকারী। অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নামে নয়? অবশ্যই, যে অবিশ্বাসী, যে কাফের, তারা জাহান্নামে যাবে কারণ তারা মিথ্যা জ্ঞান করেছে। নম্বর দুই হচ্ছে সত্য জ্ঞান করা সত্ত্বেও অস্বীকার ও অহংকার করার কুফরি। আপনি জানছেন যে আল্লাহ সত্য, রাসুল সত্য, কিতাব সত্য, সবই জানছেন, এ জ্ঞান আছে যে হ্যাঁ এটা সত্য, কিন্তু আপনি মানছেন না, আপনি স্বীকার করছেন না, এই জন্য আপনি কাফের হয়ে যাবেন। আর এই রকম কুফরি কার জানেন? সত্য জ্ঞান সত্ত্বেও অহংকার বশত মেনে না নেওয়া, বিশ্বাস না করা, কথা না মানা, কার কুফরি? ইবলিসের। ঠিক, শয়তানের, ইবলিসের কুফরি। কারণ সে জানত আল্লাহ হক, জানত না, এবং সে বড় আবেদ ছিল, তাই না? ফেরেশতাদের দলের সামিল ছিল, আর তার মানে সে সব জানত, আল্লাহকে বিশ্বাস করত, এবং আল্লাহ যে আদমকে সৃষ্টি করেছেন তাও সে জানত। কিন্তু যখনই আল্লাহ তাআলা বললেন যে সিজদা করো, তখন সে অহংকার প্রদর্শন করল, আল্লাহর হুকুমকে অমান্য করল, বলল খালাকতাহু মিন, কি বলে, খালাকতাহু মিন, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর আগুন মাটি থেকে উঠতাম, অতএব আমি ওকে সিজদা করবার নই। তার সত্ত্বেও সে মানল না, অহংকার বশত সে লানত নিল, অভিশাপ নিল, আর কেয়ামত পর্যন্ত মানুষের দুশ্মন হল, আর মানুষের পিছনে সে লেগে থাকবে, আর এ বর সে নিয়ে ফেলেছে যে মানুষকে ভ্রষ্ট করার জন্য সে কাফের এবং মালউন এবং অভিশপ্ত হল। এ হল ইবলিসের কুফরি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন সকলেই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। তো ফেরেশতার সঙ্গে ইবলিসের দখল কি কি কি সম্পর্ক আছে? ইবলিস তো আর কানা মিনাল জিন, সে তো জিনদের, তাই না? ওই যে বলতো খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করে, তা ফেরেশতা কিস থেকে সৃষ্টি? নূর থেকে সৃষ্টি। ওখানেও প্রমাণ যে ইবলিস ফেরেশতাদের কি দলভুক্ত নয়। আর এখানেও আছে কানা মিনাল জিন, সে জিন ছিল। তাহলে বলা হলো কেন, যখন আমি হুকুম করলাম ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ করল না। কেননা ইবলিশ আদম কি বলে ফেরেশতাদের দলে কি ছিল, সামিল ছিল, সৃষ্টিতে না, আর হুকুমেও সামিল ছিল, কারণ সে ওই দলে থাকত। যার ফলে আল্লাহ যখন হুকুম করলেন, এই হুকুম আম ভাবে ফেরেশতা এবং ইবলিশেরও ছিল, কিন্তু ইবলিশ সেটা অহংকার প্রদর্শন করল, আবা ওয়াস্তাকবার, সে সিজদা করতে অস্বীকার করল এবং অমান্য করল আর অহংকার প্রদর্শন করল, ইস্তাকবার, অহংকার প্রদর্শন করল। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, বাস সে কাফের হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হল। ঠিক এইরকমই কুফরি হচ্ছে ফেরাউনের, ফেরাউনের কুফরি জানেন তো, ফেরাউন শেষ অবস্থায় জেনেছিল যে মোসা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী, তাই না? তারপরে শেষকালে যখন ডুবলো পানিতে, তখনও ইমান বললো আমি ইমান আনলাম, কিন্তু আল্লাহ তালা সেই ইমানকে গ্রহণ করলেন না। আল্লাহ তালা বলেছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া, তারা জানে যেটা সত্য কিন্তু অন্যায়ভাবে এবং অহংকার বশত সেগুলোকে তারা অস্বীকার করল। এ হচ্ছে কি যে আপনার জানা সত্ত্বেও না মানা, এই কুফরি, তার মানে সত্য জ্ঞান করা সত্ত্বেও অস্বীকার করা, অহংকার করার কুফরি। নম্বর তিন, সন্দেহ করার কুফরি বা ধারণা করার কুফরি। সন্দেহ মানে আপনি মানছেন, জানছেন সত্য, কিন্তু তার মধ্যে আপনার কি আছে, মনের ভিতরে কি আছে, কিন্তু আছে, সন্দেহ আছে, সন্দেহ পোষণ করেন। কেমন, ওই যে বাগানওয়ালার গল্প ইতিহাস, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা ওয়া লা ইরদিতু ইলা রাব্বি লাজিদান্না খায়রান মিনহা মুনকালাবা। কি বলল, নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল, সে বলল আমি মনে করি না যে এই বাগান কোনদিন ধ্বংস হবে, তার মানে কি চিরদিনই এ বাগান থাকবে, আর আমি মনে করি না যে কেয়ামত হবে, মানে কেয়ামত হওয়াতে কি আছে, সন্দেহ আছে, আমি মনে করি না যে কেয়ামত হবে, আর আমি যদি আল্লাহর কাছে বা প্রতিপালকের নিকট প্রত্যাবৃত্ত হই, যদি আল্লাহর কাছে যেতেই হয়, তাহলে আমি অবশ্যই এটা অপেক্ষা উৎকৃষ্ট বাগান পাব, উৎকৃষ্ট স্থান পাব। ওই যে কে বলেছিল না যে মা তুমি এটা কি করছো, বলছে নামাজ পড়ছি, নামাজ পড়ে কি হবে, বল বেহেস্ত পাব, বলছে মা তোমরা নামাজ টামাজ পড়ে বেহেস্ত পাবে না, বেহেস্ত যদি পাই তো আমরা পাব, কেন আমরা মানুষের উপকার করি, তুমি নামাজ পড়ে কার উপকার করছো, তাই না? এই রকম লোক যে বলছে কি যে যদি আমি বিশ্বাস করি না যে কেয়ামত হবে, যদি কেয়ামত হতেই হয় যদি আল্লাহর কাছে ফিরে যাই তো আমরা এর থেকে ভালো বাগান পাব, তার মানে জান্নাত পাওয়ার যোগ্য আমরাই, কারণ আমরা আমাদের দেহ দেখিয়ে মানুষকে খুশ করি, আমরা আমাদের গান শুনিয়ে মানুষকে খুশ করি, আমরা আমাদের অভিনয় দেখিয়ে মানুষকে খুশ করি, আমরা আমাদের মিউজিক বাজিয়ে শুনিয়ে মানুষকে খুশ করি। তো জান্নাত পেতে হলে মানুষকে খুশ করা এটা ভালো কাজ না? হ্যাঁ, মানুষকে খুশ করা ভালো কাজ, এমনকি আপনি তার দেহ ব্যবসা করেও মানুষকে খুশ করেন, তাতেও স্বভাব আছে, তাই না? আল্লাহুল মুস্তাআন। এই জন্যই তারা ধারণা করে যে মানুষের উপকার করলে পরে, কিন্তু কিষানের উপকার এটা সেটা তারা তো বোঝে না, তাদের যেহেতু জ্ঞান নেই, জ্ঞান থাকবে তো সেরকম কথা বলতো না। তো মানুষকে শুধু খুশ করাই না, খুশ করার বিভিন্ন ধরন আছে, সেই শ্রেণীর খুশ করলে পরে নিশ্চয়ই স্বভাব আছে, আর যদি অন্যায়ভাবে পাপ দিয়ে খুশ করা হয় তাহলে তাতে তো বুঝতেই পাচ্ছেন কি অবস্থা আছে। তো এই লোক, যে লোক মনে করে যে ফিরে যদি যেতেই হয় তাহলে এর থেকে ভালো বাগান পাব, উত্তরে তাকে তার বন্ধু বলল, দুই বন্ধুতে কথা হচ্ছিল, উত্তরে তাকে তার বন্ধু বলল তুমি কি তাকে অস্বীকার করছ, আর কাফারতা বিল্লাজি খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি তাকে অস্বীকার করছো, দেখেন এখানে যে কুফরি করা, কুফরি কিসে হলো, অস্বীকার, তুমি কি তাকে অস্বীকার মানে প্রথমে তো সন্দেহ হলো যে কেয়ামত হবে বলে মনে করি না, তারপরে তার মানে কি সন্দেহ করাটাই কি হয়ে গেল, কুফরি হয়ে গেল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে ও পরে বীজ্য হতে। আপনাদের কি বলে পশ্চিম বাংলার কালনার এক লেখক ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছিল, তাতে বিভিন্ন মানে কথা লিখেছে ইসলামের বিরুদ্ধে, তার মধ্যে লিখেছে যে কোরআন যদি আল্লাহর বই হতো তাহলে পরে পরস্পর বিরোধী কথা থাকত না। পরস্পর বিরোধী কথার মধ্যে কোরআনে এক জায়গায় বলছে মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আর এক জায়গায় বলছে পানি থেকে সৃষ্টি করেছি। তাহলে এই পরস্পর বিরোধী কথা কেন, এটা কি করে কোরআন হতে পারে? কিন্তু সে বেউকুফের জানা নেই, ওই যে বললাম না, এক জায়গায় একটা আয়াত থেকে নিয়ে কোন বিধান সংগ্রহ করা ভ্রষ্টতা। একটা হাদিস নিয়েই আপনি মনে করলেন আমি এখান থেকে বিধান নেব, এটা কি ভ্রষ্টতা? বরং আরো অন্যান্য হাদিস দেখতে হবে, তার ব্যাখ্যা দেখতে হবে এবং কোরআনের আরো অন্যান্য আয়াত দেখতে হবে। যদি সে এই আয়াতটা দেখত তাহলে ওই প্রশ্ন করত না। কোন আয়াত? এই যেখানে আল্লাহ তাআলা বলছেন কি, উত্তরে তাকে তার বন্ধু বলল তুমি কি তাকে অস্বীকার করছ যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে ও পরে বীর্য হতে বা পানি হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মনুষ্য আকৃতিতে। তাহলে বুঝা গেল কি, যে আল্লাহ তাআলা প্রথম আদমকে সৃষ্টি করেছেন, একমাত্র আমাদের পিতাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাই না? তারপরে হাওয়াকেও না এবং আর কোন মানুষকেই ডাইরেক্ট মাটি থেকে না। আমাদের আদি পিতা মাটি থেকে তৈরি বলে বলা হয়েছে মানুষ মাটি থেকে সৃষ্টি, কিন্তু বাকি মানুষগুলো কিস থেকে সৃষ্টি? পানি থেকে। কিন্তু এই আয়াত এক জায়গায় আয়াত নিয়েছে, বাস দেখেছে লিখে দিয়েছে আল্লাহ তোর, ভাবছে আমি ইসলামের বিরুদ্ধে এমন একটা বই লিখলাম যে মুসলমানরা জবাব দিতে পারবে না, জানেও না, আর যারা অমুসলিম আছে তারা তো আর মুসলমান হবে না। কিন্তু জ্ঞানীরা কোনদিন সূর্য কোনদিন মেঘের আড়ালে ঢাকা থাকতে পারে না। এখন চলছে মনে করুন এখানে ওখানে বরফ, এক সপ্তাহ এক মাস ধরে সূর্য দেখা যায় না, কিন্তু চিরদিন যে সূর্য গোপনে থাকবে আড়ালে থাকবে তা হতে পারে না। সূর্যের নিজস্ব তেজস্বীতা আছে, তেজ সূর্য, সেই সূর্য কোনদিন মেঘের আড়ালে গোপন থাকবে না। যাই হোক, মোট কথা হলো কি, তখন তার বন্ধু বলল কিন্তু আমি বলি যে তিনি আল্লাহই আমার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করি না। এখানে উদ্দেশ্যটা কি হল, যে সন্দেহ পোষণ করার কুফরি, যদি কেউ কিয়ামত হবে কিনা সন্দেহ করে, জান্নাত আছে কিনা সন্দেহ করে, জাহান্নাম যাবে কিনা সন্দেহ করে, পুলসিরাতের কথা সন্দেহ করে, হিসাব নিকাশ হবে সন্দেহ করে, তাহলে কি হবে, সে কাফের হয়ে যাবে। নম্বর চার হল বৈমুখ হওয়ার কুফর কুফরি। বৈমুখ মানে মুখ ফিরিয়ে নেওয়া, আপনাকে কোন কথা বলা হলে মুখ ফিরিয়ে নিলেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, অবিশ্বাসীরা যারা কাফের তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা হতে মুখ ফিরিয়ে নেয়। তাদেরকে সতর্ক করা হলো জাহান্নাম সম্পর্কে, সতর্ক করা হলো হিসাব নিকাশ সম্পর্কে, কিন্তু মুখ ফিরিয়ে নিল, তার মানে মুখ ঘুরিয়ে নিল, আপনার কথাকে গুরুত্ব দিল না, আপনার কথা প্রত্যাখ্যান করল। তাহলে পরে এটা এক প্রকার কুফরি, যেটা হককে বলা হয় বৈমুখ হওয়ার কুফরি, বিমুখ হয়ে থাকলে পরে এই কুফরি হয়। নম্বর পাঁচ, মুনাফিকি বা কপটতার কুফরি। মুনাফিকি বা কপটতার কি কুফরি, এটা কিরকম মুনাফিকি কপটতা? তার মানে আপনার উপরে ওপরে আমি তোমার সাথে আছি, তলায় তলায় তোমার শত্রুর সাথে, উপরে ওপরে আমি তোমার বউ কিন্তু তলায় তলায় আমি অমুকের আছি, মানে উপরে পত্নী আর তলাতে উপপত্নী, এই হচ্ছে মুনাফেকদের গুণ। মুনাফেক নেফাক থেকে এসেছে, নাফাক, নাফাক মানে হচ্ছে ওই যে সুরঙ্গ, ইঁদুর, বড় বড় ইঁদুর আছে, তারা গর্ত করে, গর্ত করে মানে মেন গর্ত একটা কি বলে মুখ থাকে আর পেছন দিকে একটা হালকা করে ফুটো করে রাখে, যেটা দরকার হলে এক ধাক্কা মেরি বেরিয়ে যাওয়া যাবে। এটা কি জন্য বলুন তো, কাজে লাগবে সময়ে, ইমার্জেন্সি গেট, ইমার্জেন্সি গেট, এই সামনেটা দেখাবার জন্য। হ্যাঁ, হাতির দুরকম দাঁত থাকে তাই না, যেটা লম্বা করে বাইরে থাকে সেটা লোককে দেখাবার জন্য যে আমার দাঁত, কিন্তু খাবে ওই দাঁতে না, খাবার দাঁত আলাদা আছে। মোট কথা, মুনাফিকের নিয়ম হল যে সামনে একরকম আর পিছনে একরকম, ওপরে একরকম ভিতরে একরকম, ওপরে আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করি আর পেছনে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলি, এরা হচ্ছে মুনাফেক। সমাজে এই মুনাফেকের সংখ্যা প্রচুর আছে আর তাদের জন্যই মুসলমানরা আজ বিপর্যস্ত, মুনাফেকদের জন্যই। আমাদের সমাজে থাকবে তো দূরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যদি থাকে, সেই সমাজে যদি মুনাফেক থাকে, যখন কোরআন অবতীর্ণ হচ্ছে, কোরআন অবতীর্ণ হয়ে তাদের মনের খবর বলে দেওয়া হচ্ছে, তখন যদি মুনাফেক থাকতে পারে তাহলে আমাদের বর্তমানে মুনাফেক থাকবে না? থাকবে না, খবর নেওয়ার কেউ নেই, সবাই জানছে মাশাআল্লাহ, দেখবেনি ঈদের দিনে জুমার দিনে মাশাআল্লাহ টুপি সুরমা লাগিয়ে প্রথম কাতারে স্থান, তারপরে কিছু হলে মৌলি সাহেবের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কত কথা, তারপরে কেউ কিছু ভুল করলে তখন বুঝতেই পারছেন তখন খুব, আর পাঁচ ওয়াক্তের নামাজে নেই, পাঁচ ওয়াক্তের নামাজে নেই, শুধু ঈদে আর জুমাতে এসে, আবার অনেকে এসে জানাজা জানাজা পড়তে এলো, দিয়ে সেখানে আবার মশলা নিয়ে গন্ডগোল, দেখবেন খুঁজে খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ, আমি সবগুলো বলছি না, অধিকাংশ তারা হচ্ছে মোনাফেক। মসজিদে বসে আছেন, ইমাম সাহেব বলছেন ভাইরা আপনারা মসজিদে এসেছেন আপনারা মোবাইলের রিংটন বন্ধ করে আসবেন, কারণ এতে কি হয় আপনারা কেউ গান লাগিয়ে রেখেছেন, কেউ মিউজিক লাগিয়ে রেখেছেন, কেউ এমন রিংটন লাগিয়েছেন যেটা মানে মসজিদে বাজা ঠিক না, সাধারণ রিং লাগিয়ে রাখবেন সেটাই হবে, কিন্তু তবুও আপনি মোবাইল বন্ধ করে আসবেন, ঠিক আছে। এবারে একজন ওইরকম লোক এসেছে, হত্যাকর্তা লোক, তার মিউজিকে ওইরকম মিউজিক ফিল্মের গান লাগানো আছে, একদম সুন্দর হয়ে নামাজ হচ্ছে আর ওদিকে ফিল্মের গান লেগে গেছে, ঠিক আছে, বন্ধ করতে করতে তো দু এক সেকেন্ড তিন সেকেন্ড তো গান শোনাই হবে, অনেক তো নাচতেও লেগে যাবে তাই না, এই সময় গান শুনে, হ্যাঁ মনসা মা যেমন নাচে, সাপ যেমন নাচে, লাগে নাগিনের শব্দ শুনে, হ্যাঁ নামাজ নামাজে তখন দুলতেও লাগবে হয়তো, তো লেগেছে তারপরে, হ্যাঁ সালাম ফেরার পরে ইমাম সাহেব বলছেন যে আপনাদেরকে বারবার বলছি, যেমন আমাদের জামে মসজিদে বারবার বলা হয় তাই না, অনেক সময় দেখবেন বাজছে রিং বাজছে, আর হারামে তো বলতেই হবে না, হারামে গেলে ওমরা করতে গেলে দেখবেন চারিদিকে এখানে রিং ওখানে রিং, এখানে মিউজিক ওখানে, আল্লাহুল মুস্তাআন। এই মোবাইল হওয়াতে মানুষ, হ্যাঁ মনে থাকে না, আলাদা কথা, তো মনে থাকে না ঠিক আছে, সাধারণ রিং লাগিয়ে রাখো, এমন রিং লাগাবে না যে কোন সমাজে মসজিদে বাজলে পরে সেটা বলে হুজুর তাহলে পরে ক্ষতি যদি হয় তাহলে পরে আজান লাগিয়ে রাখা ভালো, তার কোরআন লাগিয়ে রাখা ভালো, তাহলে যেখানেই বাজবে সমস্যা হবে না, সমস্যা হবে না, হবে না, সব জায়গায় বাজার হবে, কোন জায়গায় বাজানো হবে না, আপনি বাথরুমে বসেছেন পায়খানা করছেন পেশাব করছেন, কিংবা আপনি স্ত্রীর সাথে আছেন ঠিক আছে, সেখানে আপনার হঠাৎ করে কেউ কল করলো তখন কি বাজবে, হ্যাঁ আজান বাজবে, আল্লাহ আকবার আজান হলো, তাহলে ওই বাথরুমের ভেতরে আপনি আজান দিলেন তো, আজানের শব্দ আল্লাহর জিকির ওই অবস্থায় নাপাক অবস্থায় হয়ে গেল, সুতরাং এটা কি হবে, এটাও অন্যায় হবে, এই জন্য না হারাম জিনিস গান বাজনা লাগানো জায়েজ, আর না কোরআন বা আল্লাহর জিকির বা আজান লাগানো জায়েজ, দুটোই ক্ষতি, সাধারণ রিং লাগিয়ে রাখেন। তো সালাম ফেরার পরে যাক, সে আপনার চুপচাপ করে গুমকাপ করে বেরিয়ে গেল, সে তো অন্যায় বুঝেছে এখানে যে খারাপ হলো, আজ ফিল্মের গান বেজে গেল মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়তে পড়তে, তারপরে আরেকদিন সেও জামাতে আছে আর হঠাৎ করে আবার রিং বেজে উঠল, ইমাম সাহেবের রিং, ইমাম সাহেবের রিং, উবেচারি মোবাইলটা বন্ধ করতে সাইলেন্ট করতে ভুলে গেছে, এবার রিং বাজলো কিন্তু সাধারণ রিং ছিল, ইমাম সাহেব মানুষ সে আর গান বাজনা এসব লাগিয়ে রাখেনি, সাধারণ রিং ছিল, যেমনি সালাম ফেরা হয়েছে আর এই লোক তখন বাস্ট হয়ে গেছে একদম, হাই মিয়া তুমি পরকে বলো, আর এখন তুমি নিজের মোবাইল বন্ধ করনি, বলছে ভুল হয়ে গেছে আমি আসলে ভুলে গেছি নামাজের আগে সাইলেন্ট করতে, কেন ভুল হবে পরকে বলো, তা হলেও আমার যে রিং হয়েছে রিংটা কিন্তু এই আপনার মতো ফিল্মের গান না, বলছে ওই হলো, এইরকম সাধারণত আলেমদের সঙ্গে দেখবেন ঝগড়া লাগে তারাই যাদের মধ্যে কি আছে মোনাফেকি আছে, খেয়াল করে দেখবেন, আমি বলছি না সবাই, ভালো লোকও এরকম ঝগড়া করতে পারে মূর্খ হলে, কিন্তু অধিকাংশ যাদেরকে দেখবেন মসজিদে এসে এরকম দিন নিয়ে ঝগড়া করছে তারা হচ্ছে কি, তাদের কথাতেই বুঝতে পারবেন যে লোক হচ্ছে মোনাফেক, তার কারণ তাদেরকে সমাজ নিয়ে চলতে হয় আর সমাজকে দেখানোর জন্য যে আমি ভালো লোক দেখো নামাজ পড়ছি অতএব ভোটটা আমাকে দিও, এই শ্রেণীর স্বার্থ থাকে, স্বার্থপরতার ফলে তারা এই শ্রেণীর কাজ করে থাকে, মোট কথা মোনাফেকি বা কপটতার কুফরি, মোনাফেকি করা কি কুফরি, আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তো বিশ্বাস করবেন না, মনের ভেতরে নেই, আসলে আসলে কি বিশ্বাস কি করতে হবে, তিনটে জিনিসের সমষ্টির নাম হচ্ছে ইমান, প্রথমে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে আর কাজে পরিণত করতে হবে, তো এই মোনাফেক অন্তরে বিশ্বাস করে না, মুখে স্বীকার করা হয়তো বা কাজও করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, তার ফলে সে হয়ে যায় কপট এবং মোনাফেক, আর এই মোনাফেকের জন্য সে কাফের হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, এটা এই জন্য যে তারা ইমান আনার পর কুফরি করেছে, তারা ইমান আনার পর কুফরি করেছে মানে অবিশ্বাস করেছে, বিশ্বাস তারা মুখে করেছে কিন্তু অন্তরে অবিশ্বাস করেছে, ফলে তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে, সুতরাং তারা বুঝবে না মুনাফিকরা। এবারে এই কুফরি কি বললাম, এটা কুফরি আকবর, বড় কুফরির পাঁচটা ভাগ, পাঁচ নম্বর ভাগ বললাম, বড় কুফরির পাঁচটা ভাগ। এবারে চলুন ছোট কুফরি, ছোট কুফরি, কুফরি আসগার যাকে বলে, এ ব্যাপারেও কিছু আপনাকে শেখাতে হবে বা আমাকে শিখতে হবে। সেটা হচ্ছে যে এর সংজ্ঞা কি, প্রত্যেক সেই অবাধ্যাচরণ কোরআন ও হাদিসে যাকে কুফরি বলে অভিহিত করা হয়েছে অথচ তা কুফরে আকবরের পর্যায়ে পৌঁছে না, তার মানে কোরআনে বা হাদিসে বলা হয়েছে এটা কুফরি কিন্তু সেটা বড় কুফরির পর্যায়ে পৌঁছে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন কি রকম। হারাম ও কাবিরা গোনা, যদি এরকম কেউ কুফরি করে, ছোট কুফরি হল হারাম বা কাবিরা গোনা, কিন্তু তা ইসলামের মিল্লত থেকে খারিজ করে দেয় না। কাবিরা গোনা কি ইসলাম থেকে খারিজ করে দেয়? কেউ মিথ্যা বললে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? কেউ ব্যভিচার করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? কেউ খুন করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? না, এ হচ্ছে কাবিরা গোনা। কিন্তু কুফরি কাকে বলা হয়েছে তার দু একটা উদাহরণ শুনলে হয়তো বুঝতে পারবেন। যেমন নিয়ামত অস্বীকার করা, নিয়ামত অস্বীকার করা মানে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে আপনি অস্বীকার করলেন, সেটা হলো কুফরি, কিন্তু ওই কুফরি না। যেমন কেমন অস্বীকার করলেন, আপনি একজন ভালো ধন, আপনার ধনী হলেন, তারপরে সেই ধন আপনাকে যখন লোকে জিজ্ঞেস করছে তখন আপনি বলছেন যে না আল্লাহর দেওয়া কি, আমি নিজে কামিয়েছি, আমি নিজে ব্যবসায় এই আমি ধন করেছি। আল্লাহর যে নিয়ামত সেই নিয়ামতকে আপনি অস্বীকার করলেন, এটা এক প্রকার কুফরি হলো, অস্বীকার হলো, কিন্তু ওই পর্যায়ের কুফরি নয় যে পর্যায়ের কুফরি করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ফাকাফারাত বিআনামিল্লাহ, তার মানে তাদেরকে বহু সুখ দেওয়া হয়েছিল, সেই সুখকে আল্লাহর নিয়ামত বলে তারা কি করল, অনুগ্রহ স্বীকার করল না, আল্লাহর অনুগ্রহ স্বীকার না করা, একে কৃতজ্ঞতা বলে, কৃতজ্ঞতা করা। এক হচ্ছে শুক্রিয়া আদায় করা আর এক শুক্রিয়া আদায় না করা, নেমক হারামি বলতে পারেন একে, কি বলা হয় নেমক হারামি। আপনি একজনকে সৌদি আরব নিয়ে এলেন, তারপর সে বলছে আমি তো নিজের বলেই এসেছি, আমাকে কে নিয়ে এসেছে, এটাকে নেমক হারাম। আপনি তার উপকার করলেন অথচ সে উপকার সে স্বীকার করতে চায় না, নিমক হারামি। তো এই নিমক হারামি বলতে পারেন, অবশ্য এতে কিন্তু মানুষ কাফের হয় না। নম্বর দুই, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা, যে একটু আগে শুরুতেই বলেছিলাম যে যুদ্ধ করা হচ্ছে মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কুফরি, কিন্তু এটা সেই কুফরি না যে কুফরি করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এটা হচ্ছে কুফরুন দুনা কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলিমকে গালাগালি করা ফাসেকি, ফাসেকি মানে ওই কাবিরা গোনা গালাগালি করলে, আর তার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কুফরি মানে কাফেরের কাজ, তা বলে সে কাফের হয়ে যাবে না। তারপরে কোরআনেও আছে কথা, ওয়াইনিক কি বলে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু, দেখেন যদি মুমিনদের দুটো দল কি করে যুদ্ধ করে, এখানে যুদ্ধ করার সাথে মুমিন বলা হয়েছে, কাফের বলা হয়েছে কি না, তার মানে বোঝা গেল যুদ্ধ করলে কেউ কাফের হয়ে যায় না, এই কুফরি বলা হয়েছে কি ছোট কুফরি। নম্বর তিন, অপরের বংশে খোঁটা দেওয়া, অপরের বংশে খোঁটা দেওয়া মানে তার বংশকে নিচু জানা, তার বংশকে ব্যভিচারের ইত্যাদি ইত্যাদি, যেমন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের জন্য বহু কথা বলেছে। তো অপরের বংশে খোঁটা দেওয়া আর মৃত ব্যক্তির শোকে মাতম করে কান্না করা, এরকম মাতম করে কান্না করলে কি কাফের হয়ে যাবে কেউ? কিন্তু কুফরি, কেন না কাফেরদের কাজ, কুফরি অভ্যেস, এটা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসনানি ফিন নাসি হুমা বিহিম কুফর, মানুষের মধ্যে দুটো স্বভাব আছে, এমন দুটো কাজ এমন আছে যে করলে কাফের হয়ে যাবে বা কুফরি হবে, কাফের হয়ে যাবে না কুফরি হবে, সেটা কি আত্তানু ফিন নাসাব ওয়া নিয়াহাতু আলাল মাইয়িত, বংশে খোঁটা দেওয়া আর মৃত ব্যক্তির জন্য শোক করা বা মাতম করা। আপনারা এখানে কুফরির কথা এসেছে আর জাহিলের যুগের কাজ বলা হয়েছে, জাহিলের যুগের কাজ কটা, এর সাথে আরো দুটো আছে, কি এক হলো কি বলা হলো যে শোক মারা গেলে মাতম করে কান্না করা আর বংশে খোঁটা দেওয়া আর নিজের বংশ নিয়ে গর্ব করা, আমি অমক বংশের, আমি সাইয়েদ বংশের, আমি হচ্ছি কি বলে আওলাদে রাসূল বা আমি হচ্ছি জানি না বিভিন্ন রকমের যা যে যা বংশকে ভালো মনে করে বড় মনে করে সেই বংশ নিয়ে কি করা গর্ব করা, কিন্তু বংশ কি কোনো কাজে দেবে আল্লাহর কাছে কবরে কাজে দেবে না? মান বাত্তা আবিহি আমালুহু লাই ইসরি আবিহি নাসাব, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেয় সে ব্যক্তির বংশ তাকে আগিয়ে দিতে পারে না, বংশ কোনো কাজে দেবে না, বরং কি কাজ দেবে ইমান ও আমল। তাহলে তিনটে হয়ে গেল, আর একটা কি, আর একটা কি, যেটা জাহেলি যুগের কাজ, যেটা উম্মত ছাড়বে না, আমার উম্মত ছাড়বে না, রাশি চক্রের ফলে বৃষ্টি হয়েছে মনে করা, এই চারটে কাজ হল জাহেলি যুগের কাজ, যেটা আমার উম্মত উম্মতে মুহাম্মাদীয় অনেক লোক বিশ্বাস করবে যে রাশি চক্রের ফলে বৃষ্টি হয় এবং নিজের বংশ নিয়ে গর্ব করে পরের বংশে খোঁটা দেয়, আর কেউ মারা গেলে মাতম করে কান্না করে। অবশ্য মাতম করে কান্না পুরুষরা কম করে, মহিলারাই বেশি করে, তাদের একটা শিল্পতা বলা যায়, মানে এটা একটা যারা পারে তারা শিল্পী, যারা কানতে পারে ইনিয়ে বিনিয়ে বানিয়ে। আর জাহেলি যুগে তো ভাড়া করে নিয়ে আসা হতো, এই শ্রেণীর মেয়েরা ভাড়া আসত, যেমন আমাদের দেশে নাচার জন্য অভিনয়ের জন্য নাটকের জন্য যাত্রার জন্য ভাড়া আসে না, ঠিক কান্নার জন্য ভাড়া মেয়ে পাওয়া যেত। আপনার বাপ মারা গেছে তো আপনি লোককে জানাবেন তো ভাড়া মেয়ে পাওয়া যাচ্ছে, সেই মেয়ে এসে কান্দল, বুঝতে পারছেন? সেই কান্নার ওই কান্না কি এক হয়? কিন্তু তারা কানতে পারে, যেমন কি বলে আপনার কুমিরের চোখে পানি দেখেছেন, কুমিরের চোখে যখন কুমির ডাঙাতে থাকে তখন তার চোখ দিয়ে পানি ঝরে, সেটা কি তার চোখের কান্নার পানি? কিসের পানি? ওই যে পানিতে থাকা অবস্থায় যে পানি তার ঢুকে আছে খোটরে সেইগুলো আস্তে আস্তে বের হয়, কিন্তু লোকে মনে করে কুম্ভীরাশ্রু বলে। কুম্ভীরাশ্রু মানে হল যে ওটা হচ্ছে দেখানোর জন্য, ওটা আসল কান্নার পানি না। তেমনি ওই শ্রেণীর মেয়েরা আসে কাঁদে, বলে কাঁদে কি করে হুজুর, ওরা যেমন করে হোক নিজের কোন শোকের কথা মনে করে, তাদের ট্যাকটিস আছে, তাদের টেকনিক আছে, সেই টেকনিক অনুযায়ী তারা কান্না করে। আমাদের দেশেও দেখবেন কোথা দূর সম্পর্কে বাঁশতলাতে বিয়ে লগায় সেই সম্পর্কে মামাতো ভাই, সে মহিলা এসে কান্না গলা ধরে এমন কান্না কানবে যেন মনে হবে আপন বেটি। এগুলো অভ্যেস, কোন মহিলার অভ্যেস হয়, জাহেলি যুগে ছিল বর্তমানেও আছে, তাই চলে গেল। আজকাল তো মাশাআল্লাহ জানি না প্রায় প্রত্যেক গ্রামে নাই, কোন কোন গ্রামে আছে, গ্রামের কোন মানুষ মরলে সেই বাড়ির লোক রান্না করে খাওয়ায় না, কি করে ওই গ্রাম থেকে চাঁদা করে আপনার চাল ডাল পেঁয়াজ যা কিছু লাগে টাকা পয়সা জমা করে তখন তার বাড়ির তরফ থেকে যারা মেহমান আসবে জানা যায় হাজির হবে তাদেরকে খাওয়ানো হয়। এটা একটা ভোজের মতো দেখায় যেন একটা ভোজ অনুষ্ঠান হচ্ছে, আর এর ফলে যার মরা মরে, মরা মরে নাকি না জেন্ত মানুষ মরে, কিন্তু মরা মরে বলা হয়। যেমন ভাত রান্না করা হয়, ভাত কি রান্না করা হয় না চাল রান্না করা হয়, হ্যাঁ তো বলা হয় ভাত রান্না, তেমনি মরা মরে, যার মরা মরে সেও দেখে যে আমাকে তার খরচ করতে হবে না, আমাকে তো খাওয়াতে হবে না, তখন ওই বাঁশতলাতে বিয়ে লগাই সেই সম্পর্কে মামাতো ভাইকেও খবর দেয় যে আমার বাপ মারা গেছে এসো, তাই না? আর যদি নিজে খরচ করতে হতো তাহলে অত দূর যেত না, ঠিক যেগুলো কাছের কাছে সেগুলোকে খবর দিত, দুই পক্ষ থেকে হয়ে গেছে সমস্যা। এই জন্য যখন গরিব মানুষেরও কেউ মারা গেলে দেখা যায় অনেক লোক হয়েছে, হ্যাঁ অবশ্য সব লোক যে খাবার উদ্দেশ্যে আসে এরকম নিয়তে ঢোকার দরকার নেই, কিছু মানুষ আছে জানাজা পড়ব স্বভাব পাবো আছে, কিন্তু যারা খাবার উদ্দেশ্যে আসে তারা দেখে না বেনামাজি নাকি নাস্তিক মরছে না কাফের মরছে দেখার দরকার নেই, মুসলিম অমুক জায়গায় অমুক গ্রামে মরেছে চল এবার তুই কোথায় যাচ্ছিস, অমুক জায়গায় যাচ্ছি এক লোক মারা গেছে চল আমিও যাবো চল বেরিয়ে পড়লো, কি জন্য না সেখানে গেলে বেশ সুন্দর আজকে কমসে কম এক বেলা কিংবা দুবেলা খাওয়া যাবে, এরকম মানুষ আছে। সুতরাং এইরকম মহিলা শিল্পী আছে যারা কান্নার জন্য আসে, তারাও কিন্তু ওই ভাড়াটা কি বর্তমানে ভাড়াটা পাওয়া যায় না, অবশ্য ভালো করে দু এক বেলা খাওয়া যায়। তো এইরকম মাতম করে কান্না যদি কেউ করে তাহলে পরে সেটা এক প্রকার কুফরি, মানে কাফেরদের কাজ, কাফের মেয়েদের কাজ, মুসলিম নারীরা এইরকম মাতম করে কান্না করতে পারে না। এমনি কান্দবে, এমনি চোখ দিয়ে পানি আসবে, হিউড়ে কান্দবে, তারপরে আপনার কি বলে আপনার শব্দ হতে পারে মাঝে মাঝে, কিন্তু কথা বলবে না, বানিয়ে যে কথা বলে যে আবার ছন্দ বানায় এমনি শুধু কথা না, ছন্দ বানায় মানে মিলের মিল করে তারা এমন করে নিয়ে বিনিয়ে কান্না করে। বটে বাবু, বাপের বিটি এমন বিটি যে এমন কান্না কান্দল বাপের জন্য, একবারে জান ছেড়ে যাচ্ছে শুনে। এইভাবে তার প্রশংসা করা হয়, কিন্তু আসলে সে প্রশংসনীয় নয়। কারণ যে ব্যক্তি বা যে মহিলা মাতম করে কান্না করবে, সে যদি তওবা না করে মারা যায়, তাহলে কি হবে? কেয়ামতে তাকে দাঁড় করানো হবে, আর তার এমন জামা হবে যে তাতে হবে কি বলে আপনার, কি বলে ওটা, গন্ধক জাতীয় জিনিস থাকবে, গন্ধক জাতীয় বা চুলকানি জাতীয়, পাঁচরা জাতীয়। আর পায়জামা হবে আলকাতরাত, কি হবে? গন্ধক আর আলকাতরা যদি আগুনে পড়তে কি হবে? জ্বলতে খুব সুবিধা হবে না? এই জন্য এইরকম মহিলার শাস্তি কালকে আমতে হবে, যে মহিলা কান মাতম করে কান্না করে। দু নম্বর কথা হলো, যদি কোন লোক তার তার জন্য সে মারা গেলে তার জন্য মাতম করে কান্না করা হয়, তো ফেরেশতারা তাকে ঘুষি মারতে থাকে। ফেরেশতারা সেই লোককে ঘুষি মারতে থাকেন, যখন বলে ও আমার পাহাড় গো, কোথায় ছেড়ে গেলে গো, তখন তাকে ঘুষি মেরে জিজ্ঞাসা করেন ফেরেশতা, এই তুই কি পাহাড় ছিলি দুনিয়াতে? ও আমার সাত কোদালের মুনিশ গো, মানুষ প্রশংসা করে কারে না, তুমি এত এই ভরলোক ছিলে, ও আমার জনগণের নেতা গো, ইত্যাদি বলে যখন কান্না করে, তখন ঘুষি মেরে মেরে জিজ্ঞেস করে সত্যি কি তুই ছিলি। আর বলা হয়েছে হাদিসে যে এদিকে যদি বাড়ির লোক মাতম করে কান্না করে, তা কবরে ওই ব্যক্তির আজাব হয়। কেন হুজুর? এক ব্যক্তি পাপ করছে, অন্যজন ভুগবে কেন?